মনিয়ে এলে না কথা যদি এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যদি তোমাকে ভাবতে যে ভালো লাগে আশা নিয়ে থাকতে যে ভালো লাগে তোমাকে ভাবতে যে ভালো লাগে আশা নিয়ে থাকতে যে ভালো লাগে আজ এই রাতে ঘুম নেই চোখে আর কত এ বিরহ যা বসোয়ে এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যে দিয়ে এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যে দিয়ে ভুলেছি রাত জেগেছি সব কিছু ভুলে তবু প্রেম ভুলিনি এই মন দিয়েছি মন চেয়েছি সে কথা জানাবো যা আজও বলিনি ঘুম ভুলেছি রাত জেগেছি সব কিছু ভুলে তবু প্রেম ভুলিনি একা পেলে তোমাকে যে ভালো লাগে চোখে চেয়ে থাকতে যে ভালো লাগে একা পেলে তোমাকে যে ভালো লাগে চোখে চেয়ে থাকতে যে ভালো লাগে আজ এই রাতে ঘুম নেই চোখে আর কত এ বিরহ যা বসোয়ে এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যে দিয়ে এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যে দিয়ে রাতে মন ভোলাতে একা আমি সাথে তুমি থাকো না সাথে বৃষ্টি ঝরে মিষ্টি সুরে তোমার স্মৃতিকে আরো স্পষ্ট করে জোছনা রাতে মন ভোলাতে একা আমি সাথে তুমি থাকো না সাথে রুম ঝুম দুপুর যে ভালো লাগে শ্রাবণের দুপুর যে ভালো লাগে রুম ঝুম দুপুর যে ভালো লাগে শ্রাবণের দুপুর যে ভালো লাগে আজ এই রাতে ঘুম নেই চোখে আর কত এ বিরহ যা বসোয়ে এ মনে স্বপ্ন নিয়ে এলে না কথা যে দিয়ে